السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকের দর্শের যে গত দর্শগুলোর সাথে সেটা হচ্ছে যাকাত। যাকাত নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনায় আমরা অনেক কিছু মশলা মাসাইল শিখব। তবে যাকাতের মশলাতে যেমন অন্যান্য মশলাতেও আছে বহু মতভেদ, আমরা চেষ্টা করব যেটা সঠিক সেটাকে বলবো, আর কখনো কখনো বলবো যে ব্যাপারে মতভেদ আছে সেটা উল্লেখ করলে অনেকে হয়তো বলবে যে ভুল ফতোয়া। যেমন অনেকে বলছে ভুল কথা বলছে, কিন্তু চট করে ভুল বলা ঠিক না, মানে কোনো বিষয়ে দুটো মত থাকতে পারে। এবারে একটা ভুল হঠাৎ করে ভুল, যেমন সেদিনে একজন বলল যে আশুরার দিনে যদি কাজা রোজা রাখা হয় তো ডবল সওয়াব হবে। তো আমি বললাম যে ডবল সওয়াব বলছে যে হ্যাঁ হবে, কিন্তু উচিত হলো যে আশুরার দিনে আশুরার রোজা রাখা, অন্যদিনে কাজা রাখা, এক ঢিলে দুই পাখি শিকার না করাই উচিত। ওলামারাও বলছেন উত্তম হলো যে অন্যদিনে রাখা। তবে যদি কেউ আশুরার দিনে রোজা রাখে, কাজা রোজা রাখে, আরাফাতের দিনে কাজা রোজা রাখে, ইনশাআল্লাহ আশা করা যায় যে কাজাটাও হয়ে যাবে আর ওই দিনের যে সওয়াব সেটাও হবে। তো সে বলছে না, মানে দুটোই সওয়াব, একবারে ফিক্সড বলতে হবে, ফিক্সড তো নয় ওলামাদের কাছে। মহিলাদের জন্য রিং জাতীয় যেমন চুড়ি, যেমন আংটি, স্বর্ণ পরা হারাম, কেউ কেউ বলছেন, এখন চট করে বলে দেবে কেউ ভুল ফতোয়া এটা, কিন্তু না, হাদিসে আছে এবং কোন কোন ওলামা এটা মনে করেন, আর অধিকাংশ ওলামা মনে করেন যে এটা মানসুখ, মানে যেমন সৌদি আরবে আলেমরা বলেন যে না, মহিলাদের জন্য সব রকমের স্বর্ণ জায়েজ, ভুল ফতোয়া নয়। সেদিন একজন জিজ্ঞেস করল যে হুজুর বুধবার দোয়া কবুল হয়, বুধবার জোহর আসরের মাঝে দোয়া কবুল হয়। আমি বললাম এটা ফিক্সড না, শুক্রবার আছে, শুক্রবার আসরের পর থেকে বা শুক্রবার যে কোনো একটা সময় আছে দোয়া কবুল হয়, কিন্তু বুধবারের ব্যাপারটা ফিক্সড না। তো বলল যে হ্যাঁ, ফাতেহা যুদ্ধের সময়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই যে যুদ্ধ মানে সোমবার দোয়া করলেন, মঙ্গলবার দোয়া করলেন, বুধবার কবুল হলো, জোহর আসরের মাঝে কবুল হলো। তো এই হিসাবে কোন কোন সাহাবি বুধবার আর জোহর আসরের মাঝে দোয়া করতেন, জোহর আসরের মাঝে দোয়া করতেন এবং মনে করতেন যে এই সময় দোয়া কবুল হবে, এটা সাহাবির ইজতিহাদ। আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দোয়া ওই দিনে কবুল হয়েছে, ওই দিনে কবুল হয়েছে তার মানে এই নয় যে ওটা ফিক্সড, ওটা দোয়া কবুল হওয়ার সময়। বদর যুদ্ধে তিনি অনেক সময় দোয়া করেছেন, যে সময় দোয়া কবুল হয়েছে তাহলে ওটা কি দোয়া কবুল হওয়ার সময়? আল্লাহ তাআলা তার নবীর কাছে যে কোনো সময় দোয়া কবুল করতে পারেন, এটা আলাদা ব্যাপার, কিন্তু সেইটাই যে দোয়া কবুল হওয়ার সময় এটা বলা বড় কঠিন। তো যদি আপনি চান যে কোন সময়ে দোয়া কবুল হয়, যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সময় দোয়া কবুল হয়, যেমন আজান ও ইকামতের মাঝে, নামাজের শেষাংশে ইত্যাদি ইত্যাদি, সুতরাং সেই সেই সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তো যখন মশলাতে ইখতিলাফ আছে, মতভেদ আছে, ওলামারা বলছেন যে না, যে সময় আল্লাহ নবীর দোয়া কবুল হয়েছে সেই সময়টাই যদি আমরা বলি যে কবুলের সময়, তাহলে তো অনেক জায়গা আছে যে সব সেইগুলোকে মানতে হবে যে দোয়া কবুল হয়েছে, কিন্তু না, যে সময়ে দোয়া কবুল হয়েছে না, যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় দোয়া কবুল হয়, সেই সময়টা দোয়া কবুল হওয়ার সময়, বাকি আল্লাহই ভালো জানেন। যাই হোক, আজকে আমাদের প্রসঙ্গ হল যাকাতের ব্যাপারে। যাকাতের হুকুম শুনেছেন বা কি বলো ওটাকে মান শুনেছেন, ইসলামের খুঁটি ইত্যাদি ইত্যাদি, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য কি করেছেন, জিহাদ করেছেন, যাকাত না দিলে জিহাদ ঘোষণা করেছেন, বলেছিলেন যে নামাজ ও যাকাতের মাঝে যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে জিহাদ করব। তার মানে যাকাতটা এত গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আল্লাহর হক আর এটা হচ্ছে মালের হক। তো এই হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে যে ব্যক্তি একাল পরিমাণ কিছু আদায় করত আমিও ছাড়ব না, আমিও কিন্তু আমার যুগেও সে তাকে একাল পরিমাণ আদায় করতে হবে এবং তার কাছ থেকে আমি তা গ্রহণ করব। যাকাত হচ্ছে ফরজ জিনিস। যাই হোক, এসব আপনারা শুনেছেন, এখন আমরা আজকে দেখব কোন কোন মালে যাকাত ফরজ। আপনার কোন কোন মালে যাকাত, মাল তো বহু রকমের হয়, কোন কোন মালে যাকাত ফরজ? সমস্ত রকমের মাল মহান সৃষ্টিকর্তা আল্লাহরই দান, যত রকমের মাল আছে তাই তার দান করা মালে তার শুকরিয়া আদায় করা ওয়াজিব। যাকাত আদায় করলে তার শুকরিয়া আদায় হয়, তাই না? কার শুকরিয়া? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়, কিন্তু মহান আল্লাহর মহাকরুণা এই যে তিনি প্রত্যেক ধরনের মালে জাকাত ফরজ করেননি, যে মাল মাত্রই জাকাত এরকম না, কিছু কিছু মাল আছে তাতে জাকাত আছে আর কিছু কিছু মাল আছে তাতে জাকাত নেই, আমরা দেখব। বরং বিশেষ ধরনের এমন মালে জাকাত ফরজ করেছেন যাতে বান্দার মুনাফা আছে, যে মাল রুলিং হয় এবং তাতে কি আসে, লাভ আসে, সেই লাভ আসা মালে আল্লাহ তাআলা জাকাত ফরজ করেছেন, বাকি যাতে মুনাফা নেই তাতে জাকাত ফরজ করেননি, তাতে তার ক্ষতিও নেই বরং বরকত আছে, সেই ধরনের মাল কিছু আমরা বলবো যে জাকাত দিলে ক্ষতি হয় না। বললাম যে কি কি ধরনের মালে, যে মাল রুলিং হয় ব্যবসার জন্য সেই মালে বা জমি থেকে যেগুলো উৎপাদন হয় সেই মালে জাকাত আছে। এবারে যে যে মালে রুলিং হয় না, মানে যে মাল বসে থাকে, যে মাল ব্যবসায় কাজে লাগে না, সেই মালে জাকাত আছে কি না, এ তো মতভেদ আছে। যেমন আপনার অলংকারে, অলংকারে জাকাত আছে না নেই, স্বর্ণে জাকাত আছে পরে বলছি, কিন্তু অলংকারে জাকাত আছে কিনা এসব আমরা মতভেদ বলবো ইনশাল্লাহ পরে। প্রথম প্রকার মাল যে মালে আপনার জাকাত ফরজ হয়, যেটা প্রায় অধিকাংশ মানুষের কাছে আছে, সেটা হচ্ছে ফল ও শস্য। ফল ও শস্যে জাকাত আছে, শস্য নির্দিষ্ট কিছু ফলে মহান আল্লাহ জাকাত ফরজ করেছেন। তিনি বলেছেন ওয়াহুয়াল্লাযী আনশা জান্নাতি মারুশাতিন ওয়া গায়র মারুশাত ওয়ান-নখলা ওয়াজ-জারআ মুখতালিফান উকুলুহু ওয়াজ-জাইতুনা ওয়ার-রুম্মানা মুতাশাবিহান ওয়া গায়র মুতাশাবিহ কুলু মিন সামারিহি ইযা আসমার ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহ ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সূরা আনআম 141 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তিনি গুলমলতা বৃক্ষরাজি বিশিষ্ট উদ্যান সমূহ সৃষ্টি করেছেন, বাগান সৃষ্টি করেছেন এবং খেজুর গাছ, বিভিন্ন স্বাদ বিশিষ্ট খাদ্য শস্য, একই পানিতে একই মাটিতে কিন্তু বিভিন্ন রকমের স্বাদ, কোনটা ঝাল কোনটা তিক্ত কোনটা টক কোনটা মিষ্টি, আল্লাহ আকবার, বহু রকমের স্বাদ। জৈতুন ও ডালিম সৃষ্টি করেছেন, ডালিম কি বেদানা সৃষ্টি করেছেন, ওইগুলি একে অন্যের সদৃশ এবং বিসদৃশ। কোন কোন সময় দেখা যায় যে এটা এর মতো দেখতে, কিন্তু অনেকটা পার্থক্যও আছে বিভিন্ন ফলফুলের মধ্যে, ফল ফসলের মধ্যে। যখন তা ফলবান হয় তখন তা আহার করো, আর ফসল তোলার দিনে ওর প্রদেয় হক প্রদান করো। কোন দিনে তাহলে ফসলের জাকাত কখন দিতে হবে? তোলার দিনে, ঝাড়াই মারাইয়ের দিনে, কাটাই করে ঝাড়াই মারাই যখন করবেন, আপনার ঘরে ভরবেন, সেই দিনেই আল্লাহর হক বা মালের হক আদায় করে দিতে হবে। আর অপচয় করো না খাবারে, তোমার ওই শস্যে, তোমার ওই ফল ফসলে অপচয় করো না, কারণ তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আমরা আমাদের বিষয় করতে কোনটা, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদে, আর ফসল তোলার দিনে ওর যে প্রদেয় বা দেয় হক রয়েছে তা তোমরা আদায় করো। বেশ, তাহলে বোঝা গেল ফলে ফসলে জাকাত রয়েছে। বেশ, নম্বর দুই, চড়ে খাওয়া পশু, উট গরু ছাগল ভেড়া, ঘরে বেঁধে যদি আপনি পালেন তাতে কিন্তু জাকাত নেই। কোন পশুতে জাকাত আছে? যেগুলো বাইরে চড়ে খায়, মাঠে চড়ে খায়, জঙ্গলে চড়ে খায় বা মরুভূমিতে চড়ে চড়ে খায়, যেমন দেখেছেন আপনারা এখানে উটগুলো কিভাবে বাইরে তাদেরকে চড়িয়ে বেড়ানো হয়, ভেড়া ছাগল চড়িয়ে বেড়ানো হয়। নম্বর তিন, সোনা চাঁদি, স্বর্ণ ও রৌপ্য বা রূপা, সোনা চাঁদিতে জাকাত ফরজ। নম্বর চার, ব্যবসার মাল, যে মাল আপনার ব্যবসার জন্য রাখা আছে, যে কোনো মাল, এমনকি জমি জায়গাতে জাকাত আছে না নেই, যদি ব্যবসার জন্য জমি জায়গায় হয় তাহলে পরে জাকাত আছে। এবারে ব্যবসার মালে জাকাত আছে কি না আছে, এনি মতভেদ আছে, আমি বললাম যে ইঙ্গিত করব, মতভেদ আছে, কিন্তু সঠিক মতে ব্যবসার মাল যেহেতু রুলিং হয় তাতে কি আছে, জাকাত আছে। নম্বর পাঁচ, ভূগর্ভ থেকে উত্তোলিত খনিজ পদার্থ, খনিজ পদার্থ যেমন এই স্বর্ণ আজের উপায় আছে, তারপরে ধরুন ইত্যাদি ইত্যাদি যে খনিজ পদার্থ আছে সেই খনিজ পদার্থতে জাকাত আছে। তাহলে এই পাঁচ রকম হয়ে গেল। মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, হে ইমানদারগণ তোমরা যা উপার্জন করো এবং আমি ভূমি হতে যা বাহির করি তা থেকে যা উৎকৃষ্ট পবিত্র তা দান করো, যা উপার্জন করো যেটা পবিত্র জিনিস, পবিত্র জিনিস উপার্জন করলে তার থেকে জাকাত আছে, আর যদি অপবিত্র হয় সেটা ঘুষের জাকাত আছে বাদশা, সুদের জাকাত আছে, এসবে জাকাত নেই। হ্যাঁ, ডাকাতি করা মালে জাকাত আছে, আপনি ডাকাতি করে আনলেন 5 লক্ষ 10 লক্ষ টাকা, জাকাত দেবেন তাতে? ও দিলে কি হবে, আল্লাহ তাআলা গ্রহণ করবেন নাকি হারামের মাল? তো যাই হোক, এই হলো মোটামুটি 5 শ্রেণীর মাল, আর আল্লাহ তাআলা আম ভাবে আদেশ করেছেন যে যে জিনিস উপার্জন করো, সোনা চাঁদি উপার্জন করা হয়, আর সোনা চাঁদির উপরেই কেয়াস করা হয়েছে কাকে, টাকা পয়সাকে, কাগজের নোটকে। কাগজের নোট যেহেতু সোনা চাঁদির জায়গায় ব্যবহার হয়, এই জন্য সোনা চাঁদি এবং টাকাতে জাকাত আছে, পড়বো পরে ইনশাআল্লাহ আমাদের বিস্তারিত আলোচনায় আসবে। কোন ধরনের ফলে জাকাত ফরজ? এতক্ষণ তো আম ভাবে বুঝলাম ফল ফসলে জাকাত ফরজ, সব ফসলই কি জাকাত ফরজ, নাকি কোন শ্রেণীর ফলে জাকাত ফরজ? গম, যব, ধান, খেজুর, কিশমিশ, বাদাম, সুপারি, নারিকেল, সরিষা, তিল, তিসি, কলাই, ধনে, জিরে প্রভৃতি। কোন ফল হলো তাহলে কোন ফসল? যা ভরে রেখে অথবা গুদামজাত করে বহুদিন রেখে খাওয়া যায় তাতে জাকাত আছে। তাহলে বুঝতে পারলেন কিসে জাকাত, কোন ফলে কোন ফসলে কোন শস্যে? যেটা গুদামজাত করে, এবার এখন বলবেন তাহলে হুজুর আলু অনেকদিন না, আলু পেঁয়াজ এখন রাখা হচ্ছে, তো এখনকার খেয়াল করলে হবে না, এখন তো কোলেস্টোরে বিভিন্ন কায়দার রাখা হচ্ছে, তাতে কি জাকাত আছে? না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে জিনিসে জাকাত ছিল না সে জিনিসে জাকাত এখন নেই। তাহলে ধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, ধানে জাকাত আছে নাই? ধান কিন্তু বেঁধে রেখে বিনা স্টোরেই বেঁধে রেখে খাওয়া যায়, এই জন্য ধানকে ক্যাশ করা হয়েছে কার, গম জবের ওপরে, অতএব ধানে জাকাত আছে। আর ধানে জাকাত মানে কি, ওসর যাকে বলে, বলবো পরে ইনশাআল্লাহ। তাহলে সমস্ত ধরনের সবজিতে জাকাত নেই, যেমন সকল প্রকার শাক, আলু, পেঁয়াজ, কচু, মূলা, পটল, বেগুন, ঢেঁড়স, তরমুজ, শশা, লাউ, কুমড়া ইত্যাদিতে জাকাত নেই। আপনি দান করেন আলাদা কথা, আপনি আলু দান করেন, আপনি পেঁয়াজ দান করেন, সমস্যা নেই, কিন্তু ট্রাক ট্রাক পেঁয়াজ হয় অনেক জায়গায়, আলু ট্রাক ট্রাক আলু হয়, ঠিক আছে আপনি দান করেন, কিন্তু নির্দিষ্ট পরিমাণে যে জাকাত ধানের উপরে গমের উপরে আছে এই সবজিগুলোতে নেই। অনুরূপ আখ, আখ কাকে বলে, ইক্ষু, আখ তো জানেন তাই না, যাতে গুড় হয়, যার থেকে চিনি হয়। আখ, পাট, আপেল, আঙ্গুর, কলা, পেয়ারা, লেবু, ডাব, আনার বা যে ডালিম বলা হলো, বা বেদানা, আম প্রভৃতি ফলের জাকাত বা ওসর নেই। আম, লিচু বা অনেক পরিমাণে হয়, কিন্তু এসবে কি নেই, জাকাত নেই। আঙ্গুরে জাকাত নেই, কারণ এই ফলগুলো বেশি দিন টেকে না, যদিও কোলেস্টেরলের মাধ্যমে অনেকদিন খাওয়া হয়, কিন্তু না, কোলেস্টেরল আমরা দেখতে যাব না, আমরা দেখব যে এইগুলো সাধারণভাবে স্বাভাবিকভাবে রেখে খাওয়া যায় কি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাইসা ফিল খাদরাওয়াতি সাদাকা, তার মানে সবজি শাকসবজিতে জাকাত বা ওসর নেই। অবশ্য এগুলি বিক্রয়ের পর, এগুলো বিক্রি হয়ে গেল, মনে করুন আপনার বাড়িতে 5 ট্রাক আলু হয়েছে, জাকাত আছে? নেই। কিন্তু 5 ট্রাক আলুর দাম কত? যদি সেটা টাকা হয়ে গেল, টাকা হয়ে যাওয়ার পরে যদি নিসাব পরিমাণ হয় তাহলে 1 বছর পর তাতে জাকাত দিতে হবে। আচ্ছা, ওসরের ধান, ধানের ওসর আছে না নেই? আছে। ধানের ওসর বের করে দিলেন, বাকি ধান বিক্রি করে দিলেন, সেই বিক্রি করে টাকা নিসাব পরিমাণ যদি হয় তো 1 বছর পরে তাতেও জাকাত লাগবে। ধানের ওসর দিয়েছেন কি ধান অবস্থায়, কিন্তু ধান বিক্রি করে যখনই আপনার টাকা হয়ে গেল, এই টাকা যখন 1 বছর পার হবে, বা গম বা জব, আবার আপনাকে টাকার জাকাত লাগবে। এখানে গম ধানের না, কারণ ধানের ওসর আপনার হয়ে গেছে, ওটা কাটাই ঝাড়াই মারাইয়ের দিনে হয়ে গেছে, যখনই টাকা হবে তার হিসাব হয়ে যাবে আলাদা। বেশ, ধান গম ইত্যাদিতে ওসর আদায়ের পর তা বিক্রয় করলে এবং তার মূল্য নিসাব পরিমাণ 1 বছর অতিবাহিত হলে তাতেও জাকাত আছে, যেমন বললাম। বেশ, আর একটা কথা, কোন শ্রেণীর ব্যবসার মালে জাকাত ফরজ? এখন ব্যবসার মালে জাকাত বললেন, তাহলে কোন শ্রেণীর ব্যবসার মালে জাকাত ফরজ, নাকি সব শ্রেণীর ব্যবসার মালে জাকাত আছে? যে কোনো বৈধ পণ্যদ্রব্যে জাকাত ফরজ, নিত্য প্রয়োজনীয় ব্যবহারযোগ্য খাদ্য, আসবাবপত্র, লিবাস পোশাক, হিরে পান্না, মেশিন যন্ত্রপাতি, গাছপালা, বাড়ি জমি জায়গা, গাড়ি ঘোড়ায় জাকাত নেই, তাই না? দেখেন, হিরে পান্নাতে জাকাত নেই, সোনাতে জাকাত আছে কিন্তু হিরেতে জাকাত নেই, কিন্তু যদি ব্যবসার জন্য হয় জাকাত আছে। গাছপালা, বাড়িতে জাকাত আছে? নেই, জমি জায়গা নেই, গাড়িতে জাকাত নেই, আপনার তিন চারখানা গাড়ি থাকে সমস্যা নেই, জাকাত নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা আলাল মুসলিমি সাদাকাতুন ফি আবদিহি ওয়ালা ফি ফারাসে, মুসলিমের জন্য তার মানে কৃতদাসে এবং ঘোড়ায় জাকাত নেই, কারণ এগুলো রুলিং হয় না, এগুলো স্থায়ী মাল যেমন সেই রকমই থাকে, এই জন্য এতে জাকাত নেই। লাইসা ফি আবদিহি সাদাকাতুন ইল্লা সাদাকাতুল ফিতর, কৃতদাসের জাকাত নেই, কৃতদাস একটা মাল তাই না, এগুলো কেনা বেচা তখন হতো, কেনা বেচা হতো মাল, তো এতে জাকাত নেই কিন্তু সাদাকাতুল ফিতর আছে। তার মানে কি বলতে পারবে অন্ডি ভাই? মানে কৃতদাসের জাকাত নেই কিন্তু তার সাদাকাতুল ফিতর আছে, সাদাকা ফিতরের ফিতরা আছে, তার মানে আপনার যে গোলাম আছে, আপনার যে বান্দি আছে, সেগুলো তরফ থেকে আপনাকে আড়াই কেজি একশা ফেতরা আদায় করতে হবে, এই হলো মোটামুটি। কিন্তু এসব যদি ব্যবসার মাল হয়, বুঝতে পারলেন, যদি ব্যবসার মাল হয় তাহলে তার নির্ধারিত মূল্যে জাকাত আছে। এখন আপনি রুলিং করছেন, ব্যবসা করছেন এসব নিয়ে, তখন নির্ধারিত মূল্যে জাকাত আছে। ভাড়ায় দেওয়ার বাড়ি ও গাড়িতে জাকাত নেই, আছে নাকি? না, কিন্তু ভাড়াটা যেটা আসবে সেটা এক বছর, যদি আপনার নেশাব পরিমাণ হয় এক বছর পর অসুলকৃত ভাড়ায় জাকাত দিতে হবে। আচ্ছা, জমি কিনলেন, স্বর্ণ কিনেছেন, স্বর্ণ কিনে আপনার মনে করুন নেশাব পরিমাণ হয়েছে, জাকাত লাগবে না? লাগবে। তো কেনা দরে লাগবে নাকি বর্তমান দরে লাগবে? বর্তমান দরে লাগবে, কথাটা কিন্তু মনে রাখেন, অনেকে মনে করে যে টাকা কিনেছি সেই টাকার জাকাত বের করব। আচ্ছা, স্বর্ণ নেশাব পরিমাণ আমি অবশ্য আগে আগাম বলে দিচ্ছি, আছে পরে ইনশাল্লাহ, নেশাব পরিমাণ যখন আসবে তখন বলবো। স্বর্ণ কত ভরি, যত ভরি নেশাব হয় পরে বলছি, নেশাব পরিমাণ হওয়ার পর পরের মানে তার পরের জিনিসগুলো জাকাত লাগবে নাকি পুরোটাই লাগবে? পুরোটাই জাকাত লাগবে, তাই না? তেমনি জমি, জমি আপনি কিনলেন, একটা জায়গা কিনলেন, যে জায়গাটা ব্যবসা দর বাড়লে বিক্রি করবো, তারপর আবার কিনবো, তারপর আবার এইভাবে আমি ব্যবসা করব। যদি এইরকম কেনেন, তো মনে করুন একটা জমি আপনি কিনেছেন এক লাখ টাকায়, সেই জমিটা তিন বছর পর বিক্রি করছেন প্রায় পাঁচ লাখ সাত লাখ, হচ্ছে না হচ্ছে না, খুব মানে জমি কিনলেই জায়গার দাম, তো যখন আপনার চার বার পাঁচ লাখ হবে, এই আপনি কোন কোন বছরে জাকাত আদায় করবেন? আর তিন বছর রাখবেন না জাকাত? হ্যাঁ, যদি নিসাব পরিমাণ হয়, মনে করুন কত নিসাব পরিমাণ, কত, সাড়ে সাত ভরি স্বর্ণ, পঁচাশি গ্রাম স্বর্ণ হচ্ছে নিসাব, টাকার নিসাব, এখন মোটামুটি তিন লাখ টাকা দাম, তো জমি যদি তিন লাখ টাকার হয়, তিন লাখ টাকায় কিনলেন নি ব্যবসা করছেন, দিয়ে দেখা গেল কি যে তিন বছর পর দশ লাখ টাকা হলো, এখন জাকাত দিতে হবে কত টাকার? দশ লাখ টাকা শেষ বছরে, আর বাকি তিন বছর যে পার হয়ে গেল জাকাত দেবেন না, দু বছর ব্যবসার মাল হলে। দেখেন ব্যবসা, এটা বুঝা, এটাই বুঝতে হবে সূক্ষ্ম ভাবে, ব্যবসার জন্য যেহেতু আছে সেহেতু ওটা আপনার মাল, অতএব আপনার প্রত্যেক বছরই টাকার মতো, ওটা টাকা আপনার, ওটা জমি নয়, ওটা আপনার কি হয়ে গেছে, যখনই ব্যবসায় ফেলেছেন ওটা কি হয়ে গেল, টাকা হয়ে গেল। অতএব এক বছর দু বছর, প্রথম বছরে দেখতে হবে দাম কত নিয়েছেন, তিন লাখ টাকা, তিন লাখ টাকা জাকাত দেন, তারপরের বছরে পাঁচ লাখ টাকা হয়ে গেছে, জমির দাম কত হয়েছে, পাঁচ লাখ টাকা, পাঁচ লাখ টাকার ওই বছরে জাকাত দেন, তারপরের বছরে দশ লাখ টাকা হয়ে গেছে, তখন সেই বছরে বিক্রি করেন চাই না করেন, আপনার দশ লাখ টাকার জাকাত লাগবে, বছর বছর জাকাত লাগবে, বুঝতে পারছেন? এই জিনিসটা অনেকে বোঝে না, মনে করো কি যখন বিক্রি করব তখন জাকাত দেবো, তা না। আচ্ছা, ঠিক এইরকমই আর একটা পর্যায়ে পড়তে পারে, মনে করুন বাংলা ভাই কাংলা ভাইয়ের কাছ থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়েছে, এই বাংলা ভাইকে জাকাত দিতে হবে তাই না, যেহেতু ঋণ, যদিও ঋণ নিয়েছে কিন্তু পাঁচ লাখ টাকা থাকলে বছর পার হলেই জাকাত লাগবে, আর কাংলা ভাইকে জাকাত লাগবে, ও কিন্তু ঋণ দিয়েছে, জাকাত লাগবে, কখন লাগবে, যখন ফেরত পাবে, মনে করুন পাঁচ বছর পর ফেরত দিল, তো পাঁচ বছরে জাকাত লাগবে কাংলা ভাইকে? লাগবে না, যখন যে বছর পাবে কেবল সেই বছরে যেহেতু নিসাব পরিমাণ আছে জাকাত দেবে। এসব কথা আছে, আগামীতে ইনশাল্লাহ আলোচনা করব যে কিসে কত জাকাত, বহু মশলা আছে, বহু মশলা আছে, কিন্তু আমার সন্দেহ হয় মনে থাকবে কি না, যেগুলো জরুরি জিনিস অবশ্যই মনে রাখতে হবে। আর মুশকিল হচ্ছে এখন যে কেউ শুনছে ভালো করে শোনে না, আরে যখন দরকার হবে এখন তো মাশাআল্লাহ হোয়াটসঅ্যাপ, এই হুজুর তো আছেই, হুজুর এই ব্যাপারে মশলাটা কি হয়ে গেল হয়ে গেল। অবশ্য আমাদেরও মনে থাকে না, আমাদেরও অনেক মশলা আছে পা বলে দিয়ে চলে যায়, অনেক সময় জানা থাকে না, জেনে বলি তারপর আবার ভুলে যাই, অনেকদিন প্রশ্ন হয় না ভুলে যাই, আবার সেই জিনিসটা আবার প্রশ্ন করে তখন আবার হতভম্ব হতে হয় ইত্যাদি ইত্যাদি। তো মানুষও তাই, মানুষেরও মা ভুলে যায়, মানুষ যে জিনিসটা আমল না করবে সেই জিনিসটা তার মনে থাকবে না, আমল করলেই মনে থাকবে। যে বিষয়ে আমল আছে শহরের লোকদের কাছে যান, শহরের লোকরা বলতে পারবে না যে ধানের কত ওসর, কোন কোন ধানে কিভাবে কত কিভাবে মানে কোন কোন সময় কত জাকাত ওসর লাগে বলতে পারবে না। আমরাই সাধারণত আমরা যারা আলেম ওলামা তারাও পড়াই ঠিকই, কিন্তু আমরা বলতে পারবো না উটের জাকাত, সবাই বলতে পারবেন যতক্ষণ না পড়াই মানে রুলিং এ থাকতে হবে, পড়াতে হবে। যেমন হজ, আমাদের দেশে আলেমরা হজের মশলা বলতে পারবে না, জিজ্ঞেস করে বলতে পারবে না যতক্ষণ না হজ নিজে করেছে, এগুলো স্বাভাবিক। উটের জাকাত কত মানে কত হলে কত উঁট লাগে, কটা উঁট হলে কটা লাগে এগুলো বলা মুশকিল, কঠিন। গরুর কটা হলে কটা জাকাত লাগে এগুলো এক খুঁটে খুঁটে বলা বড় কঠিন। তো যাই হোক, আমরা চেষ্টা করব যেগুলো আমাদের বেশি জরুরি জিনিস। সেদিন আমাকে এক ভাই প্রশ্ন করেছে যে মধুতে জাকাত আছে কিনা, মধুতে জাকাত আছে কিনা। মানে ভাই কি আপনার মধু আছে নাকি জাকাত দেওয়ার মতো? বলছে না বাংলাদেশে আছে, সব মধু চাষ করে, তো তাদেরকে জাকাত লাগবে কিনা, এবার তাদের জন্য জানছে কিংবা মশলাটা জানার জন্য হাদিসে পড়েছে মধুতে জাকাত আছে। তো আমার বই যেটা জাকাতের বই আর কি, সেখানে মধু সম্পর্কে খালি আমি ইঙ্গিত করে দিয়েছি যে মধুতে জাকাত আছে কিনা মতভেদ আছে, আর মতভেদ সত্যিই আছে। হাদিসটা সে হাদিসটা কি কোন কোন কিসের জন্য প্রয়োগ হবে, তো মতভেদ উল্লেখ করে আমি চলে গেছি। তো যাই হোক, যেটা আপনার প্রয়োজন সেটা অবশ্যই মনে রাখতে হবে। এখন মধু আপনার মধু নেই, তো এখন থেকে মধুর জাকাত, উট যখন আপনি পালবেন না তখন উটের জাকাত কত আর তার হিসাব কত, একটা পাঁচটা উট হলে কত, তারপর দশটা উট হলে কত, বিশটা উট হলে কত, কি দরকার আছে মুখস্থ করা? তো এইগুলো হচ্ছে যখন আপনার আসবে তখন সত্যি পক্ষে এগুলো কিন্তু জরুরি মশলা না। জরুরি মশলা হলো যেগুলো আপনার নিজের জন্য প্রয়োজনীয়, যেটা না হলে আপনি মানতে পারছেন না, সেটা আপনাকে তাড়াতাড়ি শিখে নিতে হবে এবং এগুলো মনে রাখতে হবে। বিশেষ করে টাকা পয়সা, যাদের নিসাব পরিমাণ হয়নি তারা হয়তো ভাববে আমাদের এখন টাকাই নেই, দরকার নেই, আর যখন টাকা হবে তখন দেখা যাবে, জিজ্ঞেস করে নেব হুজুরদেরকে। এরকমই হয়, যেমন ফরাইজের ব্যাপারগুলো, ফরাইজের ব্যাপার কেউ জানে? আলেমরাই ওলামান আমাকে জিজ্ঞেস করেন সমস্ত মশলা আমি বলতে পারবো না ফরাইজের, যতক্ষণ না আপনি পড়িয়েছেন এবং মানে অঞ্চলের মধ্যে আপনি প্রসিদ্ধ হয়েছেন, আপনার কাছে মশলা আসতেই আছে, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বলতে পারবেন না। ছোটখাটো মশলা হয়তো বলে দেবো যে একটা লোক ছিল তার দুই বেটা এক মেয়ের কটা কে কত পাবে, এগুলো ছোটখাটো ব্যাপার তাই না? কিন্তু বড় বড় ব্যাপার যখন আসবে তখন বলা কঠিন, তখন বই দেখতে হবে, বড় বড় আলেমদের সহযোগিতা নিতে হবে, তারপর অঙ্কের ব্যাপার আছে, সবাই অঙ্কও জানে না, ভারী ভারী কঠিন জিনিস। তো এগুলো আমি দেশে গেলাম, তো দেশে গিয়ে দেখলাম যে একজন ফরায়েজ দিচ্ছে করছে, তো সে বলছে যে প্রথমে মনে করুন যখন ফরায়েজ হবে, মা আছে স্ত্রী আছে আর ছেলে সন্তান আছে, কে কত পাবে? মা পাবে কত, ছেলে সন্তান আছে, মা পাবে 1/6, ঠিক আছে, স্ত্রী কত পাবে, ছেলে সন্তান আছে কত পাবে, স্ত্রী পাবে 4 আনা যদি ছেলে সন্তান না থাকতো, সন্তান না থাকলে 4 আনা পেত, কিন্তু সন্তান না থাকলে কত পাবে, 1/8, 2 আনা হাফ পাবে, ঠিক আছে। তো সে করছে কি, প্রথমে মাকে দিচ্ছে 1/6 বের করে দিল, তারপর আবার সব মালটাকে ভাগ করে 1/8 ভাগ করে স্ত্রীকে দিচ্ছে, তারপরে বাকি মাল ছেলে মেয়েদের মধ্যে ভাগ করছে। এরকম হবে ভাগ? এরকম ভাগ করলে তো কম বেশি হবে, একই সাথে অঙ্কটা কষতে হবে যাতে করে 1/8 1/6 বেরিয়ে যাবে, বাকিটা ঠিক ছেলেদের জন্য ছেলে মেয়েদের জন্য থাকবে। তো এর পদ্ধতিও আছে যে যার যে হক অর্ধেক বের করে দেবো, তারপরে তারপরে আবার সেটাকে ভাগ করবে, তার বের করে দেবো না, তারপরে বাকি যেতে না, এটা না, একবারে অঙ্ক কষে মানে ফারাজ, আমি দেখলাম ফারাজ দেশে কষছে, আমি বললাম এটা তো ভুল হবে, আপনারা যেটা করছেন এতে ভুল হবে। কার সে জানে না, সে আলেমও নয় কিচ্ছু নয়, ওই কোথাভাবে কিভাবে শিখেছে, যেহেতু সে সরকারি দপ্তরে কাজ করে, যারা সব সরকারি দপ্তরে কাজ করে কাজী টাজি ইত্যাদিগুলো আপনারা দেখবেন মানে ওই মানে চলছে আর কি। দেশে পার্সোনাল ল, আমাদের ভারতবর্ষে বিশেষ করে পার্সোনাল ল আছে, সেই পার্সোনাল ল অনুযায়ী ওরা চালাচ্ছে। ওতেই তালাক, বিয়াস, বিয়ে, শাদি সব ওই সরকারি নিয়ম অনুযায়ী চলছে। যাই হোক, তো যেগুলো আমাদের জরুরি জিনিস সেগুলো অবশ্যই, বিশেষ করে কাজীকে বিয়ে শাদির ব্যাপারে, তালাকের ব্যাপারে সমস্ত মশলায় পাকা হতে হবে। ভুল ফতোয়া দিলে, ভুল যদি করে দেয় কাউকে, হালালকে হারাম, হারামকে হালাল করে দেয়, তাহলে তার হিসাব লাগবে না? লাগবে না, অবশ্যই হিসাব লাগবে। তেমনি ফারায়েজ, ফারায়েজ যার যত অংশ ঠিক মতো তাকে দিতে হবে। যদি কম বেশি করে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই এতে কি হবে, তাকে হিসাব লাগবে। এই জন্য খুব সতর্কতার সাথে যেগুলো জরুরি মশলা ঠিক সময়ে সেগুলোকে জানতে হবে, শিখতে হবে এবং মনে রাখতে হবে, যাতে করে ভুল না হয়। বাকি তো আলেম ওলামারা রয়েছেন, আর আজকাল মশলা খুবই সহজ। একে তো ইন্টারনেট, তার উপরে হোয়াটসঅ্যাপ, তারপরে ফেসবুক, চট করে প্রশ্ন করেই জানা যাবে। আর এই ব্যাপারে অবশ্যই আলেম ওলামাদেরকে বেশি সতর্ক থাকতে হবে, কারণ একটা ফতোয়া চট করে বলে দিলাম সেটা ভুলও হতে পারে। তবে হ্যাঁ, ভুল বলতে আবার ওই যে মতভেদ, মতভেদ যেটা আছে সেটা মুশকিল বটে। আপনি হয়তো আপনি শুনলেন এক ফতোয়া, যেমন আমাকে একজন ভাই আমাকে ইন্ডিয়া থেকে টেলিফোন করে বলছেন আপনার বইয়ে ভুল ফতোয়া আছে। তাই আমি বললাম কোন বইয়ে? বলছে ইসলামী জীবনধারা বইয়ে আপনি ভুল ফতোয়া লিখেছেন। কি লিখেছি? বলছে আপনি লিখেছেন টাই পরা যাবে না, টাই হচ্ছে পশ্চিমাদের প্রতীক, বা টাই পরা যাবে না। ডক্টর জাকির নায়েক বলছে পরা যাবে, আর আপনি বলছেন পরা যাবে না, আপনার ভুল। আমাদের জাকির নায়েকের ঠিক হলো, আর আমারটা ভুল হলো কেন? আপনি মনে করেছেন, হ্যাঁ বললাম আপনি জেনারেল শিক্ষিত না আলেম? তো বলছেন না জেনারেল শিক্ষিত বাংলা পড়ব। হ্যাঁ, এই জন্য আপনি জাকির নায়েক এটা পছন্দ করবেন, কিন্তু আলেম হলে আপনি আপনি বলতেন যে না টাই পরা যাবে না, অন্তপক্ষে টাই পরা উচিত নয় বলতেন। কারণ যেমন আমরা প্যান্ট শার্টের ব্যাপারে বলি, প্যান্ট শার্ট পরা যায় না না যায়? যায়, যদি গাঁটের উপরে পরা হয়, ঢিলে ঢেলা হয়, সমস্যা নেই। কিন্তু প্যান্ট শার্ট পরা ভালো নাকি ইসলামী লিবাস যেটা সেটা পরা ভালো? নিশ্চয়ই বলবো প্যান্ট শার্ট ইউরোপের লিবাস, তাই না? এটা পরা ভালো, কিন্তু ওটা হারাম না। তো আমারটা ভুল হলো কি করে? তো চোখ বন্ধ করে মানুষ ভুল বলে দেয়, এটা কিন্তু সাধারণত যারা ভালো আলেম তারা বলে না। যারা আলেম তারা বোঝে, তারা জানে যে এই বিষয়ে মতভেদ আছে, তাকে জিজ্ঞেস করা হলে তাকে বলে না এই ব্যাপারে মতভেদ আছে, কিন্তু আমার মতে সঠিক হচ্ছে এইটা। কিংবা অনেকে এটা বলেন কিন্তু আমার মতে সঠিক হচ্ছে এইটা। যেমন আপনি জিজ্ঞেস করবেন, দেখবেন আপনি জিজ্ঞেস করবেন কি, আপনি দেখবেন অনেক আলেম ওলামা তার দাড়ি চুলকে কি করেছে, কালো করে রেখেছে। তাকে জিজ্ঞেস করেন, সে বলবে জায়েজ। কেউ লাল করে রেখেছে, তাকে জিজ্ঞেস করবেন, সে বলবে কালো যেহেতু হারাম। এবার মতভেদ আছে, এই মশলাতে মতভেদ আছে। এবার কেউ যদি বলে যে কালোটা ভুল ফতোয়া, বরং আমাকে যদি জিজ্ঞেস করে দেবো ভাই ব্যাপারে মতভেদ আছে, তবে সঠিক হলো কালো থেকে দূরে থাকতে হবে। বলছে কালো হারাম হওয়ার যে দলিল আছে সেটা সহি না। তাহলে বুখারী শরীফের হাদিস আছে যেখানে বলা হয়েছে, যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আব্বাকে নিয়ে আসা হলো, দিয়ে বলা হলো যে এই সাদা এগুলোকে পাল্টে দাও, আর জান্নিবু হুসাওয়াদ, কালো রং থেকে দূরে থাকো। এখানে তো পরিষ্কার যে কালো রং ব্যবহার করা যাবে না, এখানে তো স্পষ্ট। কিন্তু বলছে কোন কোন সাহাবি নাকি কালো রং ব্যবহার করেছেন, তাদের কাছে হাদিস পৌঁছেনি বা অন্য কিছু হবে। আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস যখন স্পষ্ট রয়েছে, যদি আমি মানলাম যে কিছু লোক হবে শেষ জামানায় যারা পায়রা ছাতির মতো কালো রং ব্যবহার করবে, তারা জান্নাতে সুগন্ধ পাবে না। এই হাদিসটা বলছে জয়ীফ হাদিস, ঠিক আছে এটা মানলাম জয়ীফ, কিন্তু বুখারীতে এটা জয়ীফ না যেখানে বলা হয়েছে জান্নিবুহু আস-সাওয়াদ, কালো থেকে দূরে থাকো, এটা মানো। কালো রং ব্যবহার না করে ওই যে বাদামি, লালচে, কালচে এগুলো ব্যবহার করো। তো মানে এই যে এক অপরকে ভুল বলা, এক অপরকে ভুল বলা মুশকিল হচ্ছে যে কিছু কিছু মশলা আছে শুধু ভুল বলেই ছেড়ে দেয় না, সে নিয়ে তর্ক করে। যেমন ফরজ নামাজের পর মোনাজাত, মানে এটা প্রমাণ করার জন্য ধানায় পানায় কত রকমের দলিল পেশ করে, আর যারা বিদাত বলছে তারা ভুল। তারপরে মাগরিবের আগে যে দুরাকাত সুন্নত, সেটাকে অনেকে বিদাত বলছে, অথচ সেটা সুন্নত। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।